السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله رب العالمين والصلاة والسلام على رسوله الكريم وعلى آله وصحبه أجمعين. أمرا علوشنا كورشلام مرون پارير ميتو بكتير كوتا جا پار هوار پوري আত্মীয় স্বজনদের কি করা যাবে, কি করা যাবে না, বা তাদের কর্তব্য অকর্তব্য সম্পর্কে আজকে আলোচনা করব। আত্মীয় স্বজনের জন্য যা করা হারাম, যা করা হারাম, কি করা হারাম। নম্বর এক, আত্মীয় স্বজনের জন্য মাতম করে কান্না করা হারাম। কান্না করা আর মাতম করে কান্না দুটো এক জিনিস না। এক কান্না করা বলেছিলাম যে কান্না করা জায়েজ, তার মানে আপনি আপনার চোখ দিয়ে পানি পড়বে, আপনি হিউড়ে উঠবেন, সমস্যা নেই। কিন্তু যখন আপনি মুখে কথা বলবেন, ইনিয়ে বিনিয়ে কথা বলবেন বা উচ্চ রোলে কান্না করবে, চিৎকার করবেন, গালকে এভাবে ফাড়বেন, কাপড় ছিঁড়বেন, চুল ছিঁড়বেন, খ্যাপাখ্যাপি জায়গা বলে কি, বুকে থাপড় মারবেন, তারপরে ইনিয়ে বিনিয়ে রোদন করবেন, মাইয়েতের অতিরিক্ত প্রশংসা করবেন, সে আমার এ ছিল, সে আমার ও ছিল, ও আমার সাত কোদালের মনীষ, ও আমার সাত রাজার ধন, ইত্যাদি বলে হাহুতাশ সহ আত্মনাদ করে তকদিরকে গালি দিবেন। অনেক সময় তকদিরকে লোকে গালি দেয়, হায় রে আমার কপাল, রে পোড়া কপাল, এ কপালে ঝাঁটা মারো, এ কপাল, আমার স্বামী মারা গেল, কি আমার ছেলে মারা গেল, কি আমার বাপ মারা গেল, আমার কি হবে, হায় রে আমার পোড়া কপাল, তকদিরকে গালি দেয়। আল্লাহর প্রতি অবিচারের অভিযোগ আনে, কিরকম অভিযোগ আনে, এত লোকের ছেলে রয়েছে, আমার ছেলেকে দেখতো আল্লাহ, কেন, আমি কি পাপ করেছিলাম যে আমার এই শাস্তি হলো, আমি কি পাপ করেছিলাম, অনেকে বলতে হবে কি পাপ করেছে, জানে না কি পাপ করেছে, ও নিজে ভাবে যে আমি পাপ করিনি, এবং যে সমস্ত পাপ করেছি সে পাপের শাস্তি। তো পাপের শাস্তি হওয়াই তো আর মৃত নয়, মরণ নয়, মানুষ তো সবাইকে মরতে হবে, আজকাল সবাইকে মরতে হবে। এবার হয়তো সেই বয়সে সে মারা গেছে, তার জন্য সে আল্লাহর কাছে অভিযোগ করে, আল্লাহর কাছে অভিযোগ, আল্লাহর প্রতি অভিযোগ আরোপ করে, এবং যেন আল্লাহকে জিজ্ঞেস করছে যে আমি কি পাপ করছি, তুমি আমার ছেলে মেরে দিলে, কি আমার স্বামীকে মেরে দিলে। তারপরে মাটি মাখা, ধুলো, ধুলো নিয়ে মাখছে, মানে এত শোক, এত কষ্ট, এত বেদনা যে খেপাখেপি যাকে বলে, এইভাবে মাটি নিচ্ছে আর গায়ে মাখছে, ধরে রাখা তো যাই না, মাথায় মারে, এইভাবে কপাল ঠোকে, তারপর আরো অনেক কিছু। এমনটি করাই হল ধৈর্যশীলতার পরিপন্থী, তার মানে হচ্ছে কি যে আপনার মধ্যে ধৈর্য নেই। আর ভাগ্যের উপর অসন্তুষ্টির বহিঃপ্রকাশ, আপনি ভাগ্যের উপরও সন্তুষ্ট নয়, অথচ ভাগ্যের উপর আমাদের কি থাকতে হবে, সন্তুষ্ট থাকতে হবে, কোন কথা বলা যাবে না, যেহেতু ভাগ্য নির্ধারণ করে দেওয়া হয়েছে, কুল্লুন মুয়াসসারুন লিমা খুলিকা লাহ। কিন্তু আপনি যেন অভিযোগ করছেন যে আল্লাহ এই ভাগ্য কেন আমার এলো, এই ভাগ্য আমার হওয়া উচিত ছিল না, অথচ আল্লাহ জানেন আমরা জানি না, আল্লাহু ইয়ালামু আনতুম লা তাআলামু। আর এইভাবে মাতম করে কান্না করা ইসলামের আগে জাহিলিয়াতের যুগের মহিলাদের একটা অভ্যাস বা আচরণ, কুপ্রথা, জাহিলি প্রথা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আরবাউন বাকিনা ফি উম্মতি মিন আমরিল জাহিলিয়া, আমার উম্মতের মধ্যে চারটে জিনিস, চারটে কাজ থেকে গেছে, থেকে থাকবে, তা ত্যাগ করবে না, লাইসু বেতারেকিহা, ছাড়বে না। কি কি? নম্বর এক, আল ফাখরু বিল আহসাব, বংশ নিয়ে গর্ব করা, বংশগর্ব, আমি অমক বংশের, জানিস আমি সৈয়দ বংশের, আমি কাজী বংশের, হ্যাঁ, তার মানে আমার একটা কি আছে, মর্যাদা আছে, কাজ দেখবে না, তার ইমান কি আছে দেখবে না, কি শুধু বংশ নিয়ে গর্ব করা, এটা জাহিলি যুগের প্রথা। আবার অনেকে নিজে ভালো, তো আমার বাপ, আমার দাদা, এই আমার সে, এইসব নিয়ে গর্ব করে, বংশ নিয়ে গর্ব করে। নম্বর দুই, আত্মানফিল আনসাব, যে বংশ নিয়ে গর্ব করবে সেই অপরের বংশে খোঁটা দেবে, তার মানে আমাকে চিনিস, আমি কোন বংশে, তু তো রে, তু তো ওই অমুক বংশে, ওই বংশে খোনা দিয়ে দিল, বড় হবে কি করে, অপরকে ছোট না করলে বড় হওয়া যায়? তখন একসাথে সে নিজের বংশ নিয়ে গর্ব করে অপরের বংশে খোঁটা দেয়, অপরের বংশকে ছোট ভাবে। নম্বর তিন, আল ইস্তিসকা ও বিন্নুজুম, রাশিচক্রের ফলে বৃষ্টি হয় এই ধারণা করা। এই যে তারকা গুনে রাশি গুনে গুনে তারা বলে, হ্যাঁ এত বৃষ্টি, এত জলে, এত স্থলে বৃষ্টি হবে, হবে না, কত কত কেমন হবে সব বলে দেয়। এগুলো কি, এগুলো গায়েবি খবরের দাবি, অতএব জাহেলিয়াতের প্রথা। আর নম্বর চার, আর নিয়া হাতু আলাল মাইয়িত, মৃত ব্যক্তির প্রতি, মৃত ব্যক্তির উপরে মাতম করে কান্না করা, মাতম করে কান্না করা। তারপরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ওয়াইন্নান্না ইহাতা ইযা লাম তাতুব, যে মাতম করে কান্না করে, মাতম কারেনি, যদি তওবা করে না মারা যায় তাহলে কি হবে, কবলাল মওত, মরার আগে, জাআতি ইয়াউমাল কিয়ামাতি আলাইহা সিরবানুম মিন কাতিরান ওয়া দিরউম মিন লাহাবিন নার, তাহলে সেই ব্যক্তি, সেই মহিলার জন্য কাল কেয়ামতের দিনে যখন তাকে কেয়ামতে খাড়া করা হবে, তার দাহ্য আলকাতরার পায়জামা হবে, তাকে পরানো হবে পায়জামা কিসের, আলকাতরা, আলকাতরা তো জানেন একটু আগুন দিলেই হ্যাঁ হ্যাঁ জ্বলে উঠবে, আর পাঁচরার জামা পরিয়ে দাঁড় করানো, পাঁচরা বলতে ওই যে গন্ধক জাতীয় যেটা বম তৈরি হয় আর দিলেই ঝাঁ করে ধরে যায়, তাতে কেন কেন এরকম, যাতে করে তাকে শাস্তি দেওয়া সহজ হয়। এমন মহিলা যে মাতম করে কান্না করে তার শাস্তি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো বলেছেন, ইসনানি ফিন্নাসি হুমা বিহিম কুফর, মানুষের মধ্যে দুটি আচরণ আছে যে আচরণ করলে কাফের হয়ে যাবে, কি বা কুফরি হবে, কাফের হয়ে যাবে না, কুফরি, ছোট কুফরি আর কি, কি আত্তানু ফিল আনসাব, পরের বংশে খোঁটা দেওয়া, পরের বংশকে নিচহীন ভাবা, ওয়া নিয়াহাতু আলাল মাইয়িত, এবং মৃতর উপরে রোদন করে, মাতন করে, মাতম করে কান্না করা, মাতম করা। এই হল দুটো জিনিস যেটা হচ্ছে কুফরি, মানে করলে কাফের হবে না কিন্তু কাফেরদের কাজ, ছোট কুফরি যাকে বলা হয়। যেমন মুসলিম মুসলিমে মারামারি করাটা কি বলা হয়েছে কুফরি, ছোট কুফরি, তেমনি এখানেও মৃত ব্যক্তির জন্য কান্না করা, মাতম করে কান্না করা এবং পরের বংশে খোঁটা দেওয়াই হচ্ছে কুফরি, ছোট কুফরি, কাফেরদের কাজ। মরার পর আত্মীয় স্বজনরা বিশেষ করে মহিলারা মাতম করে, তা জানা সত্ত্বেও যদি কেউ তা না করতে ওসিয়ত না করে মারা যায় অথবা মরার পূর্বে তার জন্য মাতম করার ওসিয়ত করে যায়, তাহলে সেই মৃত ব্যক্তিকেও তার পরিবারের মাতমের দায়ে কবরে ও কেয়ামতে আজাব ভোগ করতে হবে। কাকে, মৃতকে, কারণ সে ওসিয়ত করে যায়নি, জানে যে আমার বংশের মেয়েরা এমন এক্সপার্ট আছে, এমন মাতম করে কান্না ট্রেনিং পেয়ে বসে আছে, দেখেছে যে আমার মা এরকম করে কান্না করে, আমার বোনের কারো মেয়ে কান্না করে, অথচ সে ওসিয়ত করে গেল না, নিষেধ করে গেল না, তাহলে তাকেও আজাব দেওয়া হবে, তাকেও শাস্তি ভোগানো হবে। ও আমার পাহাড় গো, যখন বলা হবে তখন ফেরেশতা ঘুষি মেরে জিজ্ঞেস, তুমি কি পাহাড় ছিলে নাকি, তোমার বউ তোমাকে পাহাড় বলছে, ঘুষি মারা হবে, তার মানে তাকে কবরে আজাব দেওয়া হবে। অবশ্য শব্দহীন ভাবে গুপ্ত কান্নায় চোখের অশ্রু বিগলিত হওয়া দুষণীয় নয়, সে কথা আগে বলেছিল যায় যে কথায়। বেশ, নম্বর দুই হারাম যেটা, শোকে ভেঙে পড়ে মাথা নেড়া করে ফেলা হারাম। শোকে ভেঙে, যেমন অন্যান্য জাতি করে মাথা নেড়া করা, ইসলামে এরকম নেই, কিন্তু একটা হাদিসে আছে, হুজুর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি একবার দেখতে এলেন, তারপরে দেখলেন তার সব ছেলেদেরকে ডাকা করালেন, তার মাথা নেড়া করলেন, এটা হচ্ছে ইচ্ছা, এটা ইচ্ছাকৃত না, দেখলেন যে তাদের মাথার চুলে কি আছে, চুল বড় হয়েছে এবং নোংরা হয়ে আছে, তাই নেড়া করে দিলেন, এটা মরার জন্য নয়। আর মরার জন্য বা শোকের জন্য, শোক সন্তপ্ত হওয়ার জন্য মাথা নেড়া করে দেওয়া কি এটা, এটা জায়েজ না। আবু বুরদা বলছেন, হ্যাঁ কি বলা হয়েছে, যে মহানবী সাল্লাল্লাহু আলাইহি এমন মহিলা থেকে যে সম্পর্ক, মানে যে মহিলা এমন মাথা ছেড়ে, চুল ছেড়ে, এমন মহিলা যে মাথম করে কান্না করে, সেই মহিলা থেকে সম্পর্ক ছিন্ন করার কথা ঘোষণা করেছেন। কেমন, আবু বুরদা বলছেন, আবু মুসা রাজিয়াল্লাহু আনহু, আবু মুসা পিতা রাজিয়াল্লাহু আনহু একবার খুবই ব্যথিত বলে ব্যথাগ্রস্ত হলেন। ওয়ারাসু ফি হিজরি ইমরাতিন মিন আহলিহি, তার পরিবারের এক মহিলার কোলে তার মাথা ছিল। ফাআকবালাত তুসবিহু ফাআকবালাত তাসিহু বিরান্না, তখন সেই মহিলাটা একবারে ইনিয়ে বিনিয়ে চিৎকার করে কেঁদে উঠল। ফালাম ইয়াস্তাতে আইয়ারুদ্দা আলাইহা শাইয়ান, আবু মুসা কিছুই বলতে পারলেন সে সময়, তো নিজেই ব্যথায় অস্থির। ফালাম্মা আফাকা কাল আনা বারিয়্যু মিম্মান বারিয়া মিনহু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি সেই ব্যক্তির সাথে সম্পর্ক ছিন্ন করি যে ব্যক্তির সাথে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্ক ছিন্ন করেছেন। কে? ইন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বারিয়া মিনাস সালিকাতি ওয়াল হালিকাতি ওয়াস শাকা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্ক ছিন্ন করেছেন তিন মহিলার সাথে। কে? যে কেউ মারা গেলে উচ্চ স্বরে কান্না করে এমন মহিলা, আর নম্বর দুই মাথা নাড়া করে, যে মাথা নাড়া তো মহিলা, মহিলা তো মাথা নাড়া করাই হারাম তাই না, অথচ মাথা নাড়া করে আর কাপড় ছেড়ে, হ্যাঁ একদম মানে শাড়ি কিংবা নিজের ব্লাউজ কিংবা মানে মাতম করে এত তাকে সামাল দেওয়া যায় না, এমন মহিলার সাথে সম্পর্ক ছিন্ন করেছেন কে? মোহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদেরকে জানিয়েছেন যে এই এই কাজ করা হারাম। নম্বর চার হারাম কি? শোকে বিমর্ষ হয়ে কেবল কয়েকদিনকার জন্য দাড়ি বাড়ানো, দাড়ি রাখেনি কিন্তু বাবা মারা গেছে তাই দাড়ি ছেড়ে দিয়েছে, দাড়ি কাটবে না কেন? না এই বাবা মারা গেল তো একটু শোকটা দেখাতে হবে, জানি না সে মানুষের জন্য করে না কি করতে হয় মনে করে করে, দাড়িতে হাত দেয় না কিংবা মনে করে কি পাপ। যেমন অনেকে হজ করতে গিয়ে দেখবেন দাড়ি কাটবে না, তারপরে রমজান মাসে দাড়ি কাটে না, রমজান মাসে রমজান মাস পবিত্র মাস দাড়ি কাটবো থাক দিয়ে রমজান, যেমন ঈদের সকালেই দাড়িটা হ্যাঁ সেভ করে দেয়, এরকম করা কি আপনার বিদাত বা হারাম? আপনার দাড়ি কাটা তো হারাম বটেই, তার উপরে আপনি একটা বিদাত করলেন এটা দিয়ে, যদি এর পূর্বে সে সর্বদা চেঁচে বা ছোট করে ছেঁটেই ফেলত, অতঃপর শোক দূর হলে পুনরায় চাঁচতে বা ছাঁটতে শুরু করে, এটা বৈধ নয়। কারণ কয়েকদিনকার জন্য দাড়ি ছাড়া বাধ্যত উপরোক্ত হাদিসে বর্ণিত চুল ছড়ানোর সামিল, ওদের চুল ছড়ানো বলা হলো না, চুল ছিটিয়ে রাখবো না, আচ্ছা চুল ছিটানোর হাদিসে আছে, চুল ছিটানোর কথা হাদিসে আছে যে যেখানে মহিলাদের আলুলায়িত কেশদাম ছড়িয়ে রাখা মাথা না বাঁধা বৈধ নয়। দেখবেন মহিলারা আছে মারা গেছে কেউ মাথা বাঁধবে না, চুল ছিঁড়িয়ে রাখবে, খুলেই রাখবে, মাথাতে তেল নেবে না, তেল না নেক কিন্তু খুলে রাখে, এটা হচ্ছে এক প্রকার হারাম। কারণ হাদিসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবি বায়াতকারিনী সাহাবি তিনি বলেছেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি আমাদের কাছ থেকে যেসব ব্যাপারে বায়াত গ্রহণ করেছেন তা হচ্ছে কি, লা নাখমেশ উজুহানা আও লা নাখমেশু ওয়াজহান ওয়ালা নাদউ ওয়াইলান ওয়ালা নাশুক্কু জাইবান ওয়ালা নানশুরু শা'রান, তার মানে আমাদের যে সব কথার উপরে বায়াত নেওয়া হয়েছে তার মধ্যে হচ্ছে কি যে বিপদের সময়ে চেহারা নুচব না আর ধ্বংস ডাকব না, আমার মরণ হয় না কেন, আমার কেন মরণ হয় না, আমার ছেলে কেন মরল, মানে নিজে মরতে চাচ্ছে, নিজে ধ্বংস নিজে ডাকছে, বুকের কাপড় ছিঁড়ব না এবং চুল ছিটিয়ে রাখবো না, তার মানে কি চিল চুল খুলে রাখবো না। শোক সন্তপ্ত মহিলা তুমি ঠিক আছে কিন্তু তুমি চুল খুলে রাখবে কেন? আর এই চুল ছিটিয়ে রাখারই এক শ্রেণীর হল কি দাড়ি ছেড়ে দেওয়া, তুমি দাড়ি ছাড়ো না অথচ মৃত মারা গেল আর তার শোকে তুমি দাড়ি ছেড়ে দিলে, অতএব এই হাদিসেরও বিরোধিতা হল। হ্যাঁ আলাদা কথা যদি কেউ এরপর থেকে তওবা করে দাড়ি ছেড়ে দেয় খালাস এরপর থেকে আর চাঁচবে না তাহলে মাফি মুশকিল, তাহলে ঠিক আছে এটা তো ওয়াজিব যে বাবা মারা গেল এই শোকে দাড়ি ছেড়ে দিল, তারপর থেকে আর দাড়ি চাঁচল না, এটাই হচ্ছে ওয়াজিব, এতে সমস্যা নেই। নম্বর পাঁচ হারাম হল শোক পালনের জন্য বিশেষভাবে ভালো কাপড় পরা, কি বলে কালো কাপড় পরা, শোক শোককে করবেন, পালন করছেন আপনি, তার জন্য কালো কাপড় পরছেন অথবা কোন বিশেষ ধরনের বা বিশেষ রঙের কাপড় পরছেন, সাদা কাপড় পরে, তাই না? কেউ বা যাই হোক যে কোনো একটা রং গ্রহণ করে নেওয়া, এটা হচ্ছে বিদাত। নম্বর ৬, মৃত্যু সংবাদ সাধারণভাবে রেডিও, টিভি, পত্রপত্রিকা ও লাউড স্পিকার প্রভৃতি শব্দবর্ধক যন্ত্রের সাহায্যে অথবা উচ্চরবে বাজারে বাজারে, দেখেছেন রিক্সা নিয়ে মাইক নিয়ে ঘুরে ঘুরে বাজারে বাজারে প্রচার করে বেড়ায়, পাড়ায় পাড়ায় অথবা মসজিদের মিনারে মিনারে, ওই যে এখন মাইক লাগানো আছে, মারা গেলেই তখন সংবাদ দেয় অমুক মারা গেল, অমুক মারা গেল, তো ভালো কথা, গ্রামের লোক সবাই জানতে পারে, জানতে তো এমনিও পারত, মাইক হওয়ার আগে জানতে পারত না কেন, যদি করা হয় তা ক্ষতিটা কি সেটাই বলবো ইনশাআল্লাহ, কেন মানা, কেন নিষেধ, অথবা দরজায় দরজায় ঘোষণা ও প্রচার করা নিষিদ্ধ ও অবৈধ। হুজাইফা বিন ইয়ামান রাদিয়াল্লাহু আনহু কোন আত্মীয় মারা গেলে বলতেন, মৃত্যুর খবর কাউকে জানাবে না, কারণ আমার আশঙ্কা হয় যে তার মৃত্যু সংবাদ প্রচারের পর্যায়ে ভুক্ত, কেননা আমি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মৃত্যু সংবাদ প্রচার করায় নিষেধ করতে শুনেছি। নাহা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলা হয়, আর নাই মানে হচ্ছে মৃত্যু সংবাদ আমভাবে প্রচার করা, এলান করা, এই নাই, এই অর্থে সকল ধরনের খবর দেওয়াই এর সামিল নাই। কিছু সহি হাদিস এসেছে যা এক ধরনের খবর দেওয়ার বৈধতা প্রমাণ করে। কিভাবে প্রমাণ, কিভাবে খবর দেওয়া, এক অপরকে বললাম, এই সময় বসে আছি হঠাৎ করে জানলাম যমক মারা গেছে, আমি সবাইকে বললাম, এটা এলান করা হলো, কিন্তু এটা ওই মাইক্রোফোনে এলান করার মতো না। আপনাদেরকে যদি বলি একটা লোক মারা গেছে এই খবর, আর যদি মসজিদের মাইকে বলি অমুক মারা গেছে এই খবর, দুটো কি এক হলো না? এক অপরকে সামনে যে থাকবে তাকে খবর দেওয়া, সমস্যা নেই। এরকম ভাবে খবর আল্লাহ রসুল সাল্লাহ সাল্লাম দিয়েছেন। আবার অনেক সময়ে এমন খবরও দেওয়া ওয়াজিব যে খবর না দিলে পরে আপনার দাফন কাফনের কাজ মানে সম্পন্ন হবে না। যেমন যে কবর খুঁড়তে জানে তাকে তো খবর দিতেই হবে, যে গোসল দেবে তাকে খবর দিতেই হবে, এই খবর দেওয়া আবার ওয়াজিব। সুতরাং পার্থক্য আছে এ খবর আর ও খবরের মাঝে। যেমন বাদশাহ নাজাশি যেদিনে মারা গেলেন কোথায়, হাবসাতে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার মৃত্যু সংবাদ সকলকে জানালেন এবং মুসাল্লায় বের হয়ে কাতার বানিয়ে চার তকবীর দিয়ে গায়ে বানা জানাজার নামাজ পড়লেন। বাদশাহ নাজাশি একমাত্র ওই একজনেরই গায়ে বানা জানাজা হয়েছিল, কেন, তার জানাজা মুসলমানরা পড়েনি বলে, ইসলাম গ্রহণ করার পর তিনি ওখানে একাকি ছিলেন, সেখানে তার জানাজা হয়নি বলে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এখানে সবাইকে নিয়ে জানাজা গায়ে বানা পড়লেন। এছাড়া বহু সাহাবী বহু যুদ্ধে গিয়ে মারা গেছেন, আল্লাহ রসুল খবর পেয়েছেন, বলা হয়েছে, তাদের জন্য দোয়া করেছেন, কিন্তু গায়ে বানা জানাজা পড়েননি। এই জন্য সঠিক হল যে গায়ে বানা জানাজা একমাত্র তার পড়া হবে যার জানাজা পড়া হয়নি, যার লাশ গায়েব হয়ে গেছে, যার লাশ নষ্ট হয়ে গেছে, ধ্বংস হয়ে গেছে, তাকে পাওয়াই গেল না, সেই ক্ষেত্রে আপনি তার জন্য গায়ে বানা জানাজা পড়বেন। নচেত যার জানাজা হয়েছে, যার জানাজা পড়ে দাফন হয়েছে, তার জন্য গায়ে বানা জানাজা নেই, এটাই হচ্ছে সঠিক মশলা। বেশ, আর বিশেষ করে সংবাদ যখন আপনি দেবেন তখন যেন মৃত ব্যক্তির ঝোঁটা প্রশংসা করবেন না, যা নয় তা বাড়াবাড়ি করে, এই আল্লামা বাহরুল উলুম অমক তমক এই এই অমক মারা গেছে, অথচ সে ততটা নয়, আর আপনি বাড়াবাড়ি করে প্রশংসা করলেন, হ্যাঁ, এটা কিন্তু জায়েজ না। বেশ, বরং যে সংবাদ দেবে তার জন্য মুস্তাহাব হল যাকে সংবাদ জানাবে তাকে দোয়ার আবেদন জানাবে, তাকে বলবে দোয়া করো, অমুক মারা গেছে তার জন্য দোয়া করো, শুধু মারা গেছে খবর দেবে না, কি বলবে তার সঙ্গে, দোয়া করো। কেন, মুতা যুদ্ধে যোদ্ধাদের খবর বর্ণনা করে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, আমি কি তোমাদেরকে তোমাদের যোদ্ধা দলের সংবাদ দেব না, তারা বহু পথ চলার পর শত্রু দলের সম্মুখীন হয়েছে, অতঃপর পতাকা ধারণ করেছে জাফর বিন আবি তালেব, সে শত্রুর উপর ঝাঁপিয়ে পড়ে কঠিনভাবে লড়ে শেষ পর্যন্ত শহীদ হয়ে গেছে। আল্লাহ নবী গায়েব জানতেন, তাই না, কি করে জানলেন তাহলে, ওহির মাধ্যমে, যখনই কোন গায়েবী খবর বলা হবে আল্লাহ নবী ওহির মাধ্যমে তিনি জানতে পারতেন। অতএব শত্রুর উপর ঝাঁপিয়ে পড়ে কঠিনভাবে লড়ে শেষ পর্যন্ত শহীদ হয়ে গেছে, আমি তার শাহাদতের সাক্ষী, সুতরাং তোমরা তার জন্য আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করো। দেখেন, খবর দিলেন যে এই অবস্থা শহীদ হয়ে গেছে, অতএব তোমরা তার জন্য ক্ষমা প্রার্থনা করো, দোয়া করো। অতঃপর পতাকা ধারণ করেছে আবদুল্লাহ বিন রাওয়াহা, দীর্ঘ পথে লড়াই লড়ে শেষে সেও শহীদ হয়ে গেছে, সুতরাং তোমরা তার জন্য আল্লাহর নিকট ক্ষমা প্রার্থনা করো। তিনি আল্লাহ নবী মদিনায় বসে খবর দিচ্ছেন, আর কি করতে বলছেন? দোয়া করতে বলছেন। এখানেও দেখুন যে গায়েবানা জানাজা হয়নি, কোথায়, সেখানে মাটি হয়েছে, মোতা যুদ্ধে, মোতা বলে জায়গা সৌদি আরবেরই, সেখানে তাদের মাটি হয়েছে, কিন্তু মদিনাতে তাদের জন্য জানাজা পড়া হয়নি। মৃতের দম যাওয়া মাত্র বাড়ির লোকের কিছু সৎকার করা বিদাত, অনেক আছে না, সঙ্গে সঙ্গে দেখবেন কোন কোন এলাকাতে কোন কোন এতে থাকতে পারে যে মারা গেল, সঙ্গে সঙ্গে মারা যাওয়ার সাথে সাথে কি করে, সৎকার করে, মারা যাওয়ার সাথে সাথে, আগে করে না, বরং মারা গেল তারপরে সে বাড়ির লোকে সৎকার করে, এমন করা কিন্তু বিদাত। যদি মনে করে যে মরার সময় করতে হয় তাহলে বিদাত। মৃত্যুর খবর শুনে কোন প্রতিষ্ঠানের লোকেদের সমবেত হয়ে মৃত ব্যক্তির আত্মার উদ্দেশ্যে দণ্ডায়মান হয়ে ক্ষণেক নীরবতা পালন করে শ্রদ্ধার্ঘ নিবেদন করা, ও অমুক মারা গেছে, তোমরা তার জন্য এক মিনিট কি দুই মিনিট কি তিন মিনিট নীরবতা পালন করো, নিয়ে দাঁড়িয়ে যায় সবাই, তাই না? এগুলো সাধারণত রাজনৈতিক পর্যায়ে হ্যাঁ এগুলো হয়, সরকারি অফিসে এগুলো হয়, স্কুল কলেজে এগুলো হয়, কিন্তু ইসলামে এটা জায়েজ না, এরকম মুসলিমরা করতে পারে না। যে স্থানে দম যায় সেই স্থানে কয়েকদিন ধরে রুহ ঘোরাফেরা করে, বলে যেখানে মারা গেছে যেখানে দম গেছে সেখানে রুহ নাকি ঘোরাফেরা করে, এরকম বিশ্বাস করা ঠিক না। রুহ চলে গেলে সে আর ফিরে আসে না, আর সে বাড়ির খবরও জানতে পারে না, আর পৃথিবীর কারো খবর সে বুঝতে পারে না, ফিরে আসে না, রুহ চলে গেলে আর ফিরে আসে না। অতএব রুহ ফিরে আসে মনে করে যে জায়গায় দম গেছে, সেই জায়গাটা কি করে মেয়েরা কি বলে ওটাকে, যে ঘরে নিকানো বলে নাতা দেয়, হ্যাঁ লেখে দেয় না, মাটি নিয়ে হবে, হ্যাঁ আওলা মাটি, আলগা মাটি দিয়ে আপনার লেতে বা লাতা দেয়, এরকম করা। কিংবা সেখানে কয়েকদিন ধরে ধূপবাতি জ্বালানো, মোমবাতি জ্বালানো ওই জায়গাতে যেখানে দম গেছে, এসব হচ্ছে বিদাত। পরে মসজিদের ইমাম ও জামাত সহ মিলাদ অনুষ্ঠান করে সেই রুহ তাড়ানোর ব্যবস্থা করা হয়, রুহ তাড়াতে হবে, তিন দিনের দিনে রুহ তাড়ানোর ব্যবস্থা করা, এসব বিদাত। না রুহ আসে আর না রুহকে তাড়াতে হয়, দেখছেন? তোমার বাপ মারা গেল, বাপের রুহ যদি ঘরে আসছে তাকে তাড়াতে হবে? আর এই কোন দেখছেন, বাপের রুহ আসছে ঠিক আছে ভালো কথা, কিন্তু তা না বলছি রুহ তাড়াতে হয়, এই জন্য রুহ তাড়ানোর ব্যবস্থা করে। তেমনি বলে অপমরণে মারা গেলে তার রুহ নাকি ভূত হয়ে যায়, ভূত হয়ে ঘুরে বেড়ায়, অপমরণে মরুক কিংবা স্বাভাবিক মরুক, কেউ ভূত হয় না, কোন মানুষ ভূত হয় না। অনেক সময় দেখবেন কাউকে জিন পেয়েছে, তুই কে, তখন বলে অমুক, আমি আমি অমুক, সে মৃত ব্যক্তির নাম নেয়, মিথ্যাবাদী সে। কোন মৃত ব্যক্তি কাউকে জিন রূপে এসে ভূত হয়ে এসে কাউকে ধরতে পারে না, একদম বাজে কথা। যদিও নাম নিয়েছে মরা ব্যক্তির, কিন্তু সে মিথ্যা বলছে, পিটান তাকে। হ্যাঁ পিটান, পিটান মানে কি, যে জিনকে যখন পিটানো হয় যাকে জিন পেয়েছে, তখন কিন্তু মারটা কার গায়ে পড়ে, জিনের গায়ে। তবে এমন মার মেরেন না যে আবার ওই যে ওঝাদের মতো দেখেছেন যে একবারে কাহিল হয়ে যায়, বরং হালকা করে, যেমন অনেকে নিম পাতার বাড়ি দেয় যাতে করে সে একটু কষ্ট পায় এবং ছেড়ে চলে যায়। সুতরাং ভূত হয়ে কেউ ঘোরাফেরা করে না বা রুহ ফিরে আসে না। সুতরাং রুহ তারানির যে প্রোগ্রাম, রুহ তারানির যে মিলাদ, রুহ তারানির যে অনুষ্ঠান, তা সম্পূর্ণ বিদাত এবং অমূলক ধারণা। যান কবাজ কবজ হওয়ার সময় বাড়িতে যে পানি বা পাকানো খাবার থাকে, অনেক জায়গায় দেখবেন, অনেক দেখবেন সেগুলো ফেলে দেয়, পানি আছে কলসিতে, পানি আছে, সেই সময় যান কবজ হয়েছে, পানিটা ফেলে দিল, খাবার ছিল খাবার ঢেলে ফেলে দিল, দিয়ে আবার নতুন করে তারা পানি আনে বা খাবার পাকায়, সব জায়গায় নেই, কোনো কোনো জায়গাতে ঝাড়বাতি আয়না প্রভৃতি ঢেকে দেয়। মনে করুন যে বাড়িতে বেশ মানে বড় লোকের বাড়ি, ঝাড়বাতি আছে, মারা গেছে বাপ মারা গেছে, ঝাড়বাতিটা মানে ঢাকা দিয়ে দিল, শিলা রাত্রি তো জ্বালবেই না, উপরন্তু ঢাকা দিয়ে দেয়। আয়না থাকে দেখেছেন, এতে কি বলে বেডরুমে যে ড্রেসিং টেবিলে আয়না থাকে, কিংবা আপনার পালঙ্গের উপরে আয়না থাকে, সে সমস্ত আয়না কি করে দেয়, কাপড় দিয়ে ঢেকে দেয়, সেদিনে আর চেহারাও দেখবে না, তার কারণ এগুলো হচ্ছে বিলাসিতার পরিচয়। আর যেহেতু বাড়িতে মারা গেছে, বাড়ি হচ্ছে শোক বাড়ি, তো শোক বাড়িতে কোন বিলাসিতা থাকতে পারে না, এই জন্য করে এসব বিদাত। বেনামাজি বা নামাজ ত্যাগকারী নামাজ ছাড়ার গুনাহ মাফ করবার উদ্দেশ্যে ওয়াক্তে হিসাব করে নির্দিষ্ট কাফারা দেওয়ার ব্যবস্থা করা হয়, মুদ্রার কোন লাভ হয় বলে এরকম কাফারা শরীয়তে নেই। বরং আপনারা আগেই শুনেছেন যে কোন মানুষ যদি মারা যায়, মারা যাওয়ার আগে নামাজ যদি কাজা হয়, সে জ্ঞান অবস্থায় কাজা করেছে না অজ্ঞান অবস্থায়? যদি অজ্ঞান অবস্থায় কাজা করে তাহলে তো ধরাই না, আল্লাহ ধরবেন না। আর যদি জ্ঞান অবস্থায় কাজা হয়, তারপরে কাজা তোলার সময় সে পায়নি, তাতেও আল্লাহ ধরবেন না, কেন সময় পায়নি। কিন্তু যদি কষ্ট হচ্ছে বলে পড়লো না, ঘরের লোকও বললো না যে পড়ো, আর সে এমনি ছেড়ে দিল নামাজ, তাহলে এই নামাজের কোন কাফফারা নেই। কি কাফফারা আছে? আদায় করা ছাড়া। যে নামাজ কাজা হয়েছে তা আদায় করা ছাড়া কোন গা কাফফারা তালাহা ইল্লা জালিক, আগামটা শুনেছেন? অতএব এই আদায় করা ছাড়া কাফফারা নেই। সে যদি আদায় না করে থাকে তাহলে সে শাস্তি ভুগবে। এই জন্য আগে বলেছিলাম যে যখন কোন রোগী মরণাপন্ন রোগী হবে, তাকে নিজে খেয়াল করা উচিত যে নামাজ জ্ঞান অবস্থায় সারা যাবে না। আর বাড়ির লোককেও খেয়াল করা উচিত যে বাবা আজান হয়েছে নামাজ পড়ে নাও, মা আজান হয়েছে নামাজ পড়ে নাও, এইভাবে তাকে নামাজ পড়ানো, যদিও সে উজু করতে না পারে, যে কোন প্রকারে জ্ঞান থাকা অবস্থায় তাকে নামাজ পড়তেই হবে। সুতরাং এই কাফফারা বা নামাজ খণ্ডনের যে ব্যবস্থা, এটা হচ্ছে মনগড়া এবং বিদাত, বিদাতী অনুষ্ঠান। আর বেনামাজি তওবা না করে মারা গেলে আর কোন কাফফারাই তার কাজে লাগবে না, এই কথা আপনারা বহুবার শুনেছেন। সুতরাং আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দেন যেন আমরা কমসে কম নিজেরা করতে পারি, এবং আমাদের আত্মীয় স্বজনকে যেন এই ব্যবস্থা করে দিতে পারি, যেন মরা আগে নামাজ কেউ না ছাড়ে। যতক্ষণ জ্ঞান থাকবে তাকে সেই তুলে তাকে বলে বলে নামাজ পড়ানো, আর এই ভরসায় না থাকা যে মারা গেলে কাফারা দিয়ে দেবো তাহলে সব ঠিক হয়ে যাবে, না খবরদার না এরকম করা যাবে না। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দেন। ওয়াসাল্লাল্লাহু আলা নবীনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন।